আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দর্শন করছেন বাংলা পিস টিভি, তার মাধ্যমে ইসলামী জ্ঞান, ইসলামী চর্চা, ইসলামী অর্থনীতি, হালাল ও হারাম, বিভিন্ন অর্থে এবং রুজিতে আপনারা সেসব কথা শুনছেন, জানছেন, মানার চেষ্টা সবাই রাখবেন। আমরা এবং আপনারা সবাই উপকৃত হব ইনশাআল্লাহ। কেয়ামতের দিন আমাদের পাথেয় হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনায় আমরা আলোচনা করার চেষ্টা করব একটা অর্থনীতির দিক, সেটা হচ্ছে অনেক মানুষ আছে যারা পরের মাল ভক্ষণ করে, আর সেই পর হয় হকদার। হকদারের মাল হক লুটে নিয়ে আত্মসাৎ করে, যার পাওয়ার কথা ছিল তাকে ফাঁকি দিয়ে নিজে তা ভক্ষণ করে। মৃত্যুর পূর্বে যে ধনী ব্যক্তি তার এক তৃতীয়াংশ মালের ভিতরে ওসিয়ত করে, ওসিয়ত কার জন্য করা যায়, উইল কার জন্য করা যায়, যে ওয়ারেস নয় তার জন্য। যদি সে ওই মৃত ব্যক্তির ওয়ারেস হয়, তার নামে ওসিয়ত করা জায়েজ নয়, তার নামে উইল করা জায়েজ নয়। আর যে উইল করবে, যার নামে করবে, সে ওয়ারেস হবে না, তা কিন্তু এক তৃতীয়াংশ মালের ভিতরে হতে হবে, তার বেশি না। যদি ওসিয়ত করে মারা যায়, তাহলে তার সেই ওসিয়ত পালন করা ওয়াজিব এবং তাতে রদবদল করা জায়েজ নয়। ওসিয়ত করেছে, ওসিয়তটা পাল্টে দিলাম, নকল করে দিলাম, কোনো রকমভাবে রদবদল করা জায়েজ নয়। যার বা যে প্রতিষ্ঠানের জন্য অথবা যে কাজে ওসিয়ত করা হয়েছে, ঠিক সেই প্রতিষ্ঠানের জন্য অথবা সেই কাজের জন্য তা ব্যবহার করতে হবে। অন্য কাজে ব্যবহার করলে তা কী হবে, রদবদল করা হবে এবং তা ভক্ষণ করা হারাম হবে। অবশ্য যদি ওসিয়ত এমন জায়গায় করা হয়, বোঝা যায় যে এর থেকে এই জায়গায় করা বেশি ভালো, সেটা আলাদা কথা। দেখা যাচ্ছে যে মৃত ব্যক্তি তার নিজের বুঝ অনুযায়ী এমন জায়গায় ওসিয়ত করেছে যেখানে করা উচিত নয়, তাহলে সেই ওসিয়ত পালন করা যাবে না। যদি হারাম ওসিয়ত করে, তাহলে ওসিয়ত পালন করা যাবে না। যদি সে ওসিয়ত করা যায়, মরার আগে বলে আমি আমার সম্পত্তির এত বিঘা সম্পত্তি আমি অমক মাজারে দান করলাম, পালন করা যাবে না। হারামে যদি হয়, তাহলে হারামে দেওয়া যাবে না। আমি এত বিঘা সম্পত্তি অমক শিল্প প্রতিষ্ঠান বা নিত্যগীত প্রতিষ্ঠানের জন্য দান করলাম, সে ওসিয়ত পালন করা যাবে যাবে না। এই ক্ষেত্রে অন্য কথা, কোনো ওয়ারেসের নামে ওসিয়ত করা হলে ওয়ারেসের সে মাল খাওয়া হারাম না। যেমন মনে করুন, আপনার মাত্র একটি বা দুটি মেয়ে আছে, আপনি মারা যাওয়ার পর আপনার সম্পত্তির মালিক কে হবে, ওই দুটি মেয়ে? সম্পূর্ণ মালিক হবে না। কতটা মালিক হবে? একটা মেয়ে হলে অর্ধেক মালিক হবে, আর দুটো বা তার বেশি মেয়ে হলে তিন ভাগের দুই ভাগের মালিক হবে, বাকি এক ভাগ থাকবে। সেই এক ভাগ কে খাবে? যদি চাচা থাকে, চাচা ফুফু থাকে বা মৃত ব্যক্তির ভাই বোন থাকে, তারা মালিক হবে। এখন মৃত ব্যক্তি দেখলো আমি কষ্ট করে মাল সম্পত্তি কামিয়েছি, আমার ভাইরা আমাদের ভাইদের সাথে বনে না হয় না, তাদেরকে কেন দেবো? অতএব জীবিত থাকতে সমস্ত সম্পত্তি দুটো মেয়ের নামে বা নিজের মেয়ের নামে লিখে যায়, ফাঁকি দেয় কাকে? ভাইকে ফাঁকি দেয়। এই ক্ষেত্রে মেয়েদের উচিত নয় যে বাপ লিখে দিয়েছে বলে আমরা খাবো, তা নয়। বরং হকদারের হক ফিরিয়ে দেওয়া উচিত। এমন ওসিয়ত জায়েজ নয়, আর এমন ওসিয়ত মেনে সমস্ত মাল ভক্ষণ করা জায়েজ নয়, যেহেতু আল্লাহর ভাগ বন্টনে হস্তক্ষেপ করা হয়। এই জন্যেই আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন এবং বলেছেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। তোমাদের জন্য লিখিয়ে দেওয়া হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে, তোমাদের কারো মৃত্যু উপস্থিত হলে এবং সে মাল সম্পদ ছেড়ে গেলে সে যেন ওসিয়ত করে, লিল ওয়ালি দাইনি ওয়াল আকরাবিন। এখানে মা বাপের নামে ওসিয়ত করার কথা এসেছে, কিন্তু হাদিস অনুসারে এই আয়াতের এই অংশটুকু মানসুখ, তার মানে মা বাপ হচ্ছে ওয়ারেস, আর মা বাপের নামে ওসিয়ত করা যাবে না, যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ওয়াসিয়াতা লি ওয়ারিস। কোরআনের কোন কোন অংশ হাদিস দ্বারা মানসুখ হয়, তাই না? সহি হাদিস হলে তার দ্বারা মানসুখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওয়াসিয়াত আলে ওয়ারিস, আর এখানে কোরআন বলছে যে তোমরা মা বাপের নামে ওসিয়ত করো। ওসিয়ত বলতে এখানে উইল, মা বাপের নামে উইল করা যাবে না। আত্মীয়র জন্য করা যাবে, যে আত্মীয় ওয়ারেস নয়, এটা হচ্ছে মুত্তাকিনদের অধিকার। فَمَن بَدَّلَهُ بَعْدَمَا سَمِعَهُ فَإِنَّمَا اسْمُهُ عَلَى الَّذِينَ يُبَدِّلُونَهُ। সুতরাং এই ওসিয়ত শোনার পর যে পরিবর্তন করবে, ওসিয়ত করা হলো, ওসিয়ত ঠিক আছে, কোনো অন্যায় ওসিয়ত না, তাহলে সেই ওসিয়ত শোনার পর যে পরিবর্তন করবে তার হবে গুনাহ। ইন্নাল্লাহ সামিউন আলিম। فَمَن خَافَ مِن مُّوصٍ جَنَفًا أَوْ إِثْمًا فَأَصْلِحَ بَيْنَهُمْ فَلَا إِثْمَ عَلَيْهِ। এরপরেও যদি কোনো ওসিয়তকারীর কাছ থেকে কোনো বেইনসাফি কিংবা গুনার পাপাচারের ভয় হয় এবং তার মাঝে যদি কেউ ইসলাহ করে দেয়, সন্ধি করে দেয় কিংবা সংশোধন করে দেয়, তাহলে তার জন্য কোনো গুনাহ নেই। ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, আল্লাহ তাআলা গাফুরুর রাহিম। এখানে যেটা বুঝতে পারলাম যে যার জন্য ওসিয়ত করা হবে তাকে ওসিয়তের হকদার হতে হবে, আর যখন তার নামে ওসিয়ত করা হবে তখন তা পরিবর্তন করা যাবে না, তাতে কারচুপি করা যাবে না, তাতে কাটছাঁট করা যাবে না, তাতে কোনো নকল বা অন্য কিছু করে একজনের ওসিয়ত আর একজনের ঘাড়ে, একজনের অধিকার একজনের ঘাড়ে দিয়ে এরকম করা যাবে না, তাহলে সে হবে পাপাচারী, গুনাহগার। এটা হলো আমাদের কোরআনের বিধান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত নির্দেশ দিয়ে বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু ফি আওলাদিকুম। যদি তোমরা সন্তানদের জন্য কিছু দিতে চাও, সন্তান আছে, পাঁচ সন্তান, আপনি বলবেন যে আমার এই ছেলেটা ভালো, একে আমি বেশি সম্পত্তি দেবো, চলবে? চলবে না। পাঁচ সন্তান আপনার কাছে সমান, সবাই সমান ভাগ পাবে। অতএব এই ছেলেটা আমার কোলপোচা ছেলে, আমার ছোট ছেলে, একে বেশি দাও, ওরা বড় ছেলে, ওরা মানুষ হয়ে গেছে ইত্যাদি, আল্লাহর বিধানে এরকম নেই। যখন আপনি কিছু দেবেন, মিরাস ওটা তো মিরাসের কথা, কিন্তু যখন আপনি জীবন থাকতে আপনি কোনো ছেলেকে কিছু দেবেন তখন সমস্ত ছেলেকে সমানভাবে দিতে হবে। এমন কি কোনো কোনো ওলামা বলছেন যদি মেয়ে থাকে মেয়েকেও সমান ভাগ দিতে হবে, অথচ মিরাসের ভাগ মেয়ের হচ্ছে অর্ধেক, কিন্তু জীবন থাকতে যদি আপনি তাকে কিছু হেবা করতে চান, কিছু দান করতে চান, তাহলে ছেলেদের ক্ষেত্রেও সমান ভাগে ভাগ করতে হবে, কোনো রকম অন্যায় আচরণ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু ফি আওলাদিকুম। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ কদ আতা কুল্লাযী হাক্কিন হাক্কাহ ফালা ওয়াসিয়্যাতা লিওয়ারিস। আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজার হাদিস, তিনি বলছেন আল্লাহ তাআলা প্রত্যেক হকদারের হক দিয়ে দিয়েছেন। এখন মরণের পর যে আপনার ওয়ারিস হবে তার নামে উইল করা জায়েজ নয়। আপনি যদি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, আর ভালোবাসায় পাগল হয়ে অনেকে পাগলামি করে, কিংবা স্ত্রী যদি সেই রকম আপনার কাছে তার অনেক মর্যাদা থাকে, মনে করুন আপনার বয়স বেশি আর সে তার বয়স কম, এখন সেই মেয়েকে রাখতে হলে একটু বেশি আদর করতে হয়, বেশি আদর করতে গেলে সে তখন আবদার করলো আমার নামে বাড়িটা লিখে দাও, আমার নামে সম্পত্তি দাও, আর আপনি অমনি গলে গেলেন যেমন আগুনের কাছে মোম গলে যায়, দিয়ে তার নামে বাড়িটা লিখে দিলেন। আপনার অন্য ওয়ারেস আছে কিংবা আপনার সন্তান আছে, আগের স্ত্রীর সন্তান আছে, কিংবা আপনার ভাইরা হয়তো মালিক হতে পারে, কিন্তু আপনি করলেন কি, সম্পূর্ণটা কার নামে লিখে দিলেন? আপনার সেই আদরিণী বউয়ের নামে। জায়েজ না না জায়েজ? বউ আপনার ওয়ারিস না ওয়ারিস না? ওয়ারিস। সেই বউয়ের নামে সম্পত্তি আপনি লিখে দিলে পরে আপনি অন্যায় কাজ করলেন, বউয়ের নামে জায়গা লিখে দিলেন, বউয়ের নামে বাড়ি লিখে দিলেন। মানলাম আপনি বউকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসার মানে এই নয় যে সমস্ত কিছু উজাড় করে দাও, এমনকি যে জিনিস দেওয়ার অধিকার আপনার নেই সেই জিনিস আপনি তাকে সমস্তভাবে উজাড় করতে পারেন না। হ্যাঁ, তার যদি মোহরের অধিকার থাকে, মনে করুন এক লাখ টাকা মোহর বেঁধেছেন, ধার শোধ করতে পারছেন না, আপনার কাঁচা টাকা নেই, সেই ক্ষেত্রে যদি আপনি এক লাখ টাকা জমি তার নামে লিখে দেন অসুবিধা নেই, কারণ তার মোহর তার প্রাপ্য, তাকে দিতে হবে, আপনি শোধ করতে পারছেন না। অনেক ক্ষেত্রে ঋণ শোধ করতে হয় জমি বিক্রি করে। এখন আপনি আপনার স্ত্রীর ঋণ শোধ করবেন কি করে? জমি বিক্রি করে, তাতে সমস্যা হবে না। কেবলমাত্র মেয়ে সন্তান আছে বলে ভাই বোনকে বঞ্চিত করে আমি মেয়েদের নামে সব লিখে দেবেন, তাও হবে না। আগেই বললাম কাউকে বঞ্চিত করে কারোর নামে সব লিখে দেওয়া জায়েজ নয়। হয়তো কারোর সঙ্গে কারো সম্পর্ক আছে, এমনও কি আমি বলে রাখছি, আমাদের দেশে কোনো কোনো পরিবারের নিয়ম আছে, যদি কোনো বিদ্রোহী ছেলে অথবা মেয়ে মা বাপের কথা না শুনে ওই যে ইয়ে করে বিয়ে করে, ঘর থেকে পালিয়ে যায় এবং বহুদিন ঘরের বাইরে থাকে, অনেক সময়ে তাদেরকে ঘর ঢুকতে দেওয়া হয় না, ঘর ঢুকতে দেওয়া হয় না শাস্তিস্বরূপ, তা বলে শাস্তিস্বরূপ আপনি তাদেরকে আপনার সম্পত্তি থেকে বঞ্চিত করবেন এটা হতে পারে না, কারণ সম্পত্তির অধিকার তাদের আছে। একমাত্র যদি কাফের হয়ে যায়, যদি মুরতাদ হয়ে যায়, তাহলে আপনি বঞ্চিত করতে পারেন, বরং সে শরীয়ত ভাবেই পাবে না, শরীয়ত ভাবে শরীয়তগত ভাবে সে ওই সম্পত্তির মালিকই হবে না। কিন্তু আপনি বলবেন আমি তাকে বঞ্চিত করব, আমি তাকে মানে ত্যাজ্যপুত্র করব, ত্যাজ্যপুত্র বলে না, ত্যাজ্যপুত্র করা মানে সে আমার পুত্র নয়, সে আমার বিদ্রোহী, সে আমার ঘর ছেড়ে অন্যায়ভাবে এই কাজ করেছে, সে বিদ্রোহিণী, সে বিবাহ করেছে, সে এইভাবে অন্যায়ভাবে বিয়ে করেছে, তার সঙ্গে আমার সম্পর্ক নেই, আমি তাকে ত্যাজ্যকন্যা করলাম, আমি তাকে সম্পত্তির ভাগ দেবো না, এমন অধিকার নেই। প্রিয় দর্শক মন্ডলী, সামান্য বিরতির পর আবার আপনাদের কাছে ফিরে আসছি ইনশা। প্রিয় দর্শক মন্ডলী, সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে এসে বাকি কথা পরিবেশন করছি, আর তা হলো ওসিয়ত সম্পর্কিত কথা। ওসিয়ত আল্লাহর পক্ষ থেকে এমন বিধান এসেছে যে বিধানের উল্লঙ্ঘন করা যাবে না, এদিক সেদিক করা যাবে না, ওসিয়ত নিয়ে খেলা যাবে না। আল্লাহ তাআলা ওসিয়তের গুরুত্ব দিয়েছেন কোরআন মাজিদে মিরাসের আয়াতে। এই জন্যেই মিরাস বন্টনের পূর্বে পূর্বেই ওসিয়ত পালন করতে নির্দেশ দিয়েছেন। দুই জায়গাতেই আল্লাহ বলেছেন মিন বাদি ওয়াসিয়াতি ইউসি বিহা আও দাইন। এই যে মিরাসের ভাগ দেওয়া হলো এর জন্য এত, এর জন্য এত, এর জন্য এত, এটা কখন? যখন ঋণ থাকবে, ঋণ পরিশোধ করে দাও, মৃত ব্যক্তির ঋণ আছে, ঋণ পরিশোধ করে দাও। ওসিয়ত করে গেছে, ওসিয়ত মসজিদে এক বিঘে দিও কি মাদ্রাসায় এক বিঘে দিও বলে গেছে, সেই ওসিয়ত করা সম্পত্তি আগে বের করে নাও, তারপর যেটা থাকবে সেইটা আল্লাহর বিধি বন্টন অনুযায়ী বন্টন করো। পরবর্তী আয়াতে যেটা বলছেন মিম বাদি ওয়াসিয়াতি ইউসা বিহা আও দাইনিন গায়রা মুদার, ওসিয়ত অথবা ঋণ পরিশোধ করার পর এতে কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত হবে না। ওয়াসিয়াতাম মিন আল্লাহ, আবার আল্লাহর পক্ষ থেকে খাস ওসিয়ত, ওসিয়ত পালন করো, ঋণ পরিশোধ করো, আর কেউ কারো যেন ক্ষতি না করে বা ক্ষতিগ্রস্ত না হয়, এটা আবার খাস আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত। ওসিয়াতাম মিন আল্লাহ ওয়াল্লাহু আলিমুন হালিম, আর আল্লাহ সর্বজ্ঞাতা ধৈর্যশীল। মোট কথা হলো যে ওসিয়তের গুরুত্ব বয়ান করে মহান আল্লাহ তারা আমাদেরকে ওসিয়তে গর্বর না করতে বলেছেন, আদেশ করেছেন, এবং ওসিয়তে যাতে একজনের মাল অপরজনে না খায়, ওয়ারেস যেন কোনো ওসিয়ত না খেতে পারে তার নির্দেশ দিয়েছেন, এ কথা বুঝতে পারলেন। এরকমই হকদারের মাল আছে ওয়াকফের মাল, কিছু মাল ওয়াকফে করা হয় কোনো কিছুর জন্য, কোনো প্রতিষ্ঠানের জন্য। যখন কোনো মুসলমান ওয়াকফে করে যায়, এই ওয়াকফের সম্পত্তি ব্যক্তিগতভাবে ভোগ করা জায়েজ না। মনে করুন আপনি হচ্ছেন ওয়াকফ এস্টেটের মালিক, পরিদর্শক, তত্ত্বাবধায়ক ইত্যাদি, আপনি মসজিদের মতোয়াল্লি, মাদ্রাসার সেক্রেটারি ইত্যাদি, সেখানে ওয়াকফের সম্পত্তি আছে, সেই ওয়াকফের সম্পত্তি আপনি ভোগ দখল করছেন, সেই জমি আপনি চাষ করছেন, আপনি ভোগ করছেন, আর মসজিদকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, তাহলে ওয়াকফের মাল ভক্ষণ করছেন নাকি আল্লাহর মাল ভক্ষণ করা জায়েজ? সরকারের মাল ভক্ষণ করা জায়েজ, তাই না? সরকারের মাল ভক্ষণ করা জায়েজ, তাই না? এই জন্য চুরি করে কারেন্ট ব্যবহার করা সমস্যা নেই, জায়েজ। বিনা টিকিটে যাত্রা করা জায়েজ নাকি সব হারাম? এসব হারাম। সরকারি মাল হলেও সরকার কা মাল দাঁড়িয়ে মে ডাল নয়, মাল যেহেতু বাপত্তি নয় সরকারের মাল, তখন সেই সরকারের মাল আপনি চুরি করতে পারেন না। কারেন্ট চুরি করা এটাও একটা চুরি করা। এখন ওয়াকফের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি আপনি ভক্ষণ করতে পারেন না, এতিমখানার মাল, মসজিদের মাল, হাসপাতাল বা অন্যান্য যে কোনো ওয়াকফের সম্পত্তি আছে কোনোভাবেই কেউ তা ভক্ষণ করতে পারে না। তেমনি পরের হক, অনেক সময় জমি জায়গা টাকা পয়সা নিয়ে বিবাদ সৃষ্টি হয়, সেই বিবাদ মীমাংসার জন্য অনেক সময় থানা, পুলিশ, কোর্ট কাছারি, হাকিমের সাহায্য নিতে হয়, কিন্তু সেখানে দলিল প্রমাণ ও সাক্ষী সবুজ ছাড়া মীমাংসা হয় না। কোর্টে গেলে কি চাই? সেখানে সাক্ষী সবুজ চাই, আপনি সাক্ষী প্রমাণ নিয়ে আসুন, আপনার স্বপক্ষে ফায়সালা হবে, প্রমাণ পেশ করতে না পারলে আপনার বিপক্ষে যাবে। আর যদিও আপনি আসল হকদার, তবুও আপনি হক পাবেন না, যেহেতু হকের যে প্রমাণ, আপনি যে তার হকদার, সেই হকদারিত্বের প্রমাণ আপনি দেননি, কোর্টের এই ব্যাপার। সুতরাং হাকিমের কাছে দলিল বা সাক্ষী দ্বারা প্রমাণ করতে না পারলে বাধ্যত সে হক আপনার নয়, বাধ্যত যার হাতে আছে মাল সেই তার মালিক, যার হাতে আছে সেই তার মালিক। দলিল বা সাক্ষী ছাড়া ভিতরের খবর কে বলতে পারে? দলিল সাক্ষী কিছু না থাকলে কসমের পালা আছে, ইসলামের শরীয়তে কসমের পালা আছে। ও বলছে মাল আমার, ও বলছে না মাল আমার। যে দাবি করবে সে তার জন্য সে দাবি করতে পারে যে মাল আমার, কিন্তু যে অস্বীকার করবে, এখানে কোনো প্রমাণ নেই, সাক্ষী নেই, সে খালি দুজন, সেক্ষেত্রে যে অস্বীকার করবে তার উপরে কসম আছে, হলফ আছে, তাকে হলফ করানো হবে। সে হলফ করে কসম করে বলবে আল্লাহর কসম করে বলছি কিংবা কোরআন হাতে করে বলছি এই মাল আমার। আর দাবি করছে অন্যজন বাদী, সে বলছে না ওই মাল আমার। আর যার উপরে দাবি করা হচ্ছে প্রতিবাদী, সে বলছে না এই মাল আমার। তখন হাকিম বা বিচারক হলফ ছাড়া আর কিছুই নেই, সাক্ষী নেই, সবুত নেই, কিচ্ছু নেই। যে অস্বীকার করবে তাকে বল তুমি হলফ করে বলো এই মাল আমার। যখনই হলফ করে বলবে এই মাল আমার, তখন হাকিম সেই মাল তার নামে, যদিও এই মিথ্যা কসম খেয়েছে, উপায় নেই, কারণ হাকিম তো জানেন না যে মিথ্যা কসম খেয়েছে, আল্লাহ জানে। আল্লাহ যেহেতু জানেন, আল্লাহ তাআলা বিচার করবেন কেয়ামতের দিনে। এই বিচার কি শেষ বিচার? না, আরো বিচার আছে, সেই বিচারের দিনে আল্লাহ ধরবেন। কিন্তু এই বিচারে, দুনিয়ার বিচারে, যদি সে মিথ্যা কসম করে পরের মাল খায়, সে খেতে পারবে, কিন্তু তার জন্য হালাল না। অনেক সময়ে এইভাবে কসমের পাল্লা এসে কসম খায়, আর কসম যদি সত্য করে খায়, মিথ্যা কসম না খায়, তাহলে তার মাল। হাকিম বা বিচারক তো আর গায়েবের খবর জানে না, তিনি বাহ্যিক দলিল সাক্ষী প্রমাণ সহ নিয়ে বিচার করে দেবেন, বাহ্য দৃষ্টিতে সঠিক হলে সঠিক, ব্যাঠিক হলে ব্যাঠিক, তিনি বুঝতে পারবেন না। প্রতিবাদী জেনে শুনে যদি বাদীর ওই ফায়সালা অনুযায়ী গ্রহণ করে, সে জানছে যে মাল আমার নয়, অথচ যে কোনোভাবে হয়তো এমন সবুত পেশ করলো, এমন সাক্ষী পেশ করলো, কিংবা কসম পেশ করলো, করার পর সে ওই মালকে নিজের বলে নিজের সপক্ষে বিচার করে নিল, বিচারকের ফায়সালা পরের হারাম মালকে হালাল করতে পারে না। আপনি আইনের সাহায্য নিয়ে কোনো হারাম মালকে হালাল করতে পারেন না। আপনি হয়তো বলবেন আমাকে সরকার দিয়েছে বা সরকারের কোর্টের বিচারে মাল আমার হয়ে গেছে, কিন্তু আপনি জানেন যে মালের হকদার আপনি নন, সেই ক্ষেত্রে বিচারকের বিচার আপনার হারাম মালকে হালাল করতে পারে না। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সে ব্যাপারে হাদিসে অনেক কথা এসেছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে এসব আলোচনা করব, সময় শেষ হয়ে এসেছে। যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালালা অর্থাৎ নিঃসন্তান সম্পর্কে যে ওসিয়তের কথা এসেছে, তিনি কতটা পরিমাণ ওসিয়ত করতে পারেন? আর দ্বিতীয় নম্বর কথা, সে যদি সম্পূর্ণ সম্পত্তি তার পোতা বা নাতির নামে লিখে দেয় বা অন্য কোনো ওয়ারিসকে না দেয়, তার বিধান কি? ওসিয়ত করা যেটা জায়েজ, সেটা হচ্ছে যদি দেখা যায় যে নাতি পোতা, মনে করুন দুই ছেলে, তার মধ্যে বড় ছেলের ছেলে মেয়ে আছে, ছোট ছেলেরও ছেলে মেয়ে আছে। এখন বড় ছেলে মারা গেছে, বড় ছেলে মারা গেলে তারপর যদি মারা যায় তাহলে ওয়ারেস হবে কে? ছোট ছেলে। বড় ছেলের ছেলেরা ওয়ারেস হবে না। সেই ক্ষেত্রে দাদা তার জীবদ্দশায় দেখবে যে আমার বড় ছেলে মারা গেছে, তার ছেলেরা, আমি মারা গেলে ওয়ারেস হবে না, আমার ছোট ছেলে সব সম্পত্তি পেয়ে যাবে। সেই ক্ষেত্রে দাদার উচিত হলো ওই ছেলেদের নামে ওসিয়ত করে যাওয়া। এ হচ্ছে ওয়াজেব ওসিয়ত বলা হয় একে। তার কারণ ওই ছেলেরা অসহায় ঘুরে বেড়াবে, এটা হতে পারে না। এই জন্য আল্লাহ ওসিয়তের বিধান দিয়েছেন যে এরা যেহেতু মালিক হচ্ছে না, ওয়ারেস হচ্ছে না, সেহেতু দাদার উচিত এদের নামে কিছু ওসিয়ত করে যাওয়া। তবে সেই ওসিয়তটা হবে এক তৃতীয়াংশের ভিতরে, এক তৃতীয়াংশের বেশি যেন না হয়। এ হবে না যে আমি আপনি এক তৃতীয়াংশের বেশি ওদের নামে লিখে দিলেন, তা না। বাকি এক তৃতীয়াংশ যদি আপনি দেন, তাও কাসির, অনেক, দেওয়ার পর যে মালটা থাকবে ছেলে ওয়ারেস হবে। আর যদি কোনো দাদা অন্য ওয়ারেসদেরকে বঞ্চিত করে নাতিপোতার নামে সব লিখে দেয়, এ তো বুঝতেই পাচ্ছেন, হকদারের হক নষ্ট করা, আল্লাহর বিধানে হস্তক্ষেপ করা। আল্লাহ বললেন এর জন্য এত, এর জন্য এত, এর জন্য দোয়া না, এর জন্য ছোঁয়া না, বা এর জন্য চারা না, বলে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এর জন্য অর্ধেক, এর জন্য একের তিন, এর জন্য একের চার, আল্লাহ তাআলার হিসাব বলে দেওয়া হয়েছে। আর আপনি সেটাকে উল্টে দিয়ে বললেন আল্লাহ তোমার হিসাবে গোলমাল আছে, তোমার মাপে ঠিক নেই, আমি যেটা করছি এটা ঠিক, যে আপনি একজনের নামে দুজনের নামে লিখে দিলেন, বাকিকে বঞ্চিত করলেন, এটা কত বড় আল্লাহর বিরোধিতা করলেন, তাই না? আল্লাহর বিরোধিতা করলেন, এটা হচ্ছে আল্লাহর বিধান। এই আল্লাহর বিধানে হস্তক্ষেপ করা বা হেরফের করা নিশ্চয়ই বড় পাপ, মহাপাপ। আল্লাহর প্রতিদ্বন্দ্বিতা করা, এটা বিশাল পাপ, এই জন্য কোনো ক্রমেই জায়েজ না। আল্লাহ তাআলা যাকে যেমন হিসাব মতো দিয়েছে, এমন কি জীবিত অবস্থায় মিরাজ বন্টন করাও জায়েজ না। আপনি হয়তো ভয় করছেন আমি মারা যাব, ছেলেরা আমার ঝগড়া করবে, ঝামেলা করবে, তার জন্য আগে থেকে যে যতটা পাবে, আপনি যে যতটা পাবে সে ততটাই তাকে নামে লিখে দিচ্ছেন, এটাও জায়েজ না। কেন? মিরাস কাকে বলে? মিরাস মানে হচ্ছে মৃত ব্যক্তি ত্যক্ত সম্পত্তি। আপনি মরলেন না, তার আগেই আপনি ত্যক্ত সম্পত্তি ভাগ করে দিলেন। এমনও হতে পারে যে আপনার সামনে এক ছেলে মারা যাবে, আপনি আজকে লিখে দিয়েলেন, কালকে আপনার এক ছেলে মারা গেল, তারপর তার ছেলেরা মালিক হবে? সেই ছেলে মালিক হবে যে ছেলে মারা গেল, সেই ছেলে কি মিরাস? অথচ আপনি তার নামে লিখে দিয়ে চলে গেলেন। আপনি জীবিত অবস্থায় নিজের মিরাস ভাগ করতে পারেন না। ওলামারা বলছেন না, তুমি মারা গেলে যে যার ভাগ সে তা নেবে, তারা ঝগড়া করলে তারা বুঝবে, আপনি কবর থেকে চিন্তা করবেন কেন? আপনাকে কবর থেকে চিন্তা করার প্রয়োজন হবে না, আপনি নিজের আমল নিয়ে হিসাব দেন গা, আপনি নিজে বুঝুন। এখানে চাচা আপন যান বাঁচা, আপনি যতটা পেরেছেন করেছেন, বড়জোর আপনি উপদেশে বলতে পারেন বাবারা এই সম্পত্তি আছে, তোমরা এই ভাগ করবে, ভাগ হবে, এই ভাগ নিয়ে কোনো রকমের ঝগড়া ঝামেলা করো না। কিন্তু আপনি ঝগড়া ঝামেলা হবে বলে লিখে দিয়ে যাবেন, আর যখন লিখে দেবেন তখন তার উপায় না, ভালো ঘরটা এক ছেলের নামে দিলেন, ভাঙা ঘরটা একজনের নামে দিলেন, ভালো জমিটা একজনের নামে দিলেন, তাতেও তো সমস্যা, সমস্যা থেকেই গেল। পরবর্তীতে কেউ আপনার নামে দোয়া করলো আর কেউ বদদোয়া করলো, তাহলে লাভটা কি হলো? অতএব আপনি ছেড়ে দেন, বাবা আমি যা সম্পত্তি ছেড়ে যাচ্ছি, তোমরা ইনসাফ মতো ভাগ করে নিও। আর আপনি নিজেই আগে থেকে যদি ভাগ বন্টন করে দেন, তো এতেও আল্লাহর আইনের হস্তক্ষেপ হতে পারে, কারণ আপনি কতদিন বাঁচবেন আপনি জানেন না, আর তার আগে কে মরবে আপনার সামনে তাও আপনি জানেন না। সুতরাং তা যদি হয়, তাহলে আপনি তাকে ওয়ারেস বানালেন যে ওয়ারেস নয়, এটা ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং আখেরাতের রাস্তা পরিষ্কার করার জন্য। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।